সত্যের নামে সংগ্রামী ছিল, অন্যায় রথে বিপ্লবী ছিল। সত্যের নামে সংগ্রামী ছিল, অন্যায় রথে বিপ্লবী ছিল। সত্যের নামে সংগ্রামী ছিল, অন্যায় রথে বিপ্লবী ছিল। কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? জেহাদের মাঠে দুর্জয় ছিল, আল্লাহর রাহে নির্ভয় ছিল। জেহাদের মাঠে দুর্জয় ছিল, আল্লাহর রাহে নির্ভয় ছিল। কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? মৃতবিয়া মানে তাদের কুয়ারে নে, যারা রচেছিল ছায়া শুনিবিনি। মরুদুল দিনে বজ্রের ঝড় খেলে, যারা খুঁজেছিল নোনা দড়িয়ারটি। মৃতবিয়া মানে তাদের কুয়ারে নে, যারা রচেছিল ছায়া শুনিবিনি। মরুদুল দিনে বজ্রের ঝড় খেলে, যারা খুঁজেছিল নোনা দড়িয়ারটি। আধারের বুকে নেছিল মান, যারা গেছিল সামনের গান। আধারের বুকে নেছিল মান, যারা গেছিল সামনের গান। কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? অধিক জানে সোনার সুদিনকে, যারা লিখেছিল শান্তির স্বরলিপি। উপমাদিনী রাজাবীর কথা করে, যারা পেয়েছিল সাথে জাহাজ ব্যাপী। অভিজ্ঞ জানে সোনালি সুদিনকে, যারা লিখেছিল শান্তির স্বরলিপি। উপমাদিনী রাজাবীর কথা করে, যারা পেয়েছিল সাথে জাহাজ ব্যাপী। সাহারার কানে সুদাও পুরাণ, ফেলে দিয়ে যারা হল মহিয়ান। সাহারার কানে সুদাও পুরাণ, ফেলে দিয়ে যারা হল মহিয়ান। কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? সত্যের নামে সংগ্রামী ছিল, অন্যায় রোধে বিপ্লবী ছিল। সত্যের নামে সংগ্রামী ছিল, অন্যায় রোধে বিপ্লবী ছিল। কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? জেহাদের মাঠে দুর্জয় ছিল, আল্লাহর রাহে নির্ভয় ছিল। জেহাদের মাঠে দুর্জয় ছিল, আল্লাহর রাহে নির্ভয় ছিল। কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান? কোথাকে মুসলমান হায়, কই সে মুসলমান?